الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جنازار صلاة الونجة صلتة شيخنا سيدنا الباري رحمة الله عليه ولكن لا تجوز الصلاة عليها بين القبور قبر استرر ما جيس صلاة دائكرا جائزنا ایک تھے انس بن مالک رضی اللہ عنہ حدیث ان النبی صلی اللہ علیہ وسلم نہا ان یصلی علی الجنائز بین القبور قبر گلی نمازے جنازہ صلاۃ پڑھتے اللہ رسول صلی اللہ علیہ وسلم نشد کرچن اخرجہ ابن اعرابی شیش پڑھچند তাই কবরস্থানের মাঝে মসজিদ তৈরি করা সহি না, এই জানাজার সলাত সহি না, মসজিদও সহি না। এমনি ভাবে কবরস্থানের দিকে মুখ করে সলাত আদায় করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নিষেধ করেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর। কবরমুখী হয়ে তোমরা সলাত পড়বে না, সালাত ইবাদাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আস্তাগফিরুল্লাহ আল আযীম এরকম পাওয়া যায়। বিশেষ করে যে কথিত দরগা রয়েছে, দরগা কথিত দরগা আস্তাগফিরুল্লাহ, কথিত মাজার কবরস্থান কবর, কবরকে সামনে রেখে অনেক লোক সালাত আদায় করে, কেউ কেউ সেজদায় পড়ে যায়। সেদিন আমাকে একজন হোয়াটসঅ্যাপে তিনি বলেছেন, বর্তমানে আপনার আলোচনা শুনে হোয়াটসঅ্যাপে আলহামদুলিল্লাহ ছোট ছোট খণ্ড খণ্ড আলোচনা, আমি তো জানতে পারলাম এগুলো যেমন শিরিক, কিন্তু আগে আমি গেছি শাহজাদ বাবার মাঝে, গেছি লোকজনের সাথে গেছি, ওখানে গেলাম তো আমার সাথে যারা হুজুরা ছিলেন ওরা কবরকে সামনে রেখে সালাত পড়ছে, কেউ সালাত পড়েছে আর কেউ নাকি সাজদা করেছে, ওই লোকটির বক্তব্য। আচ্ছা, এটা জেনে না যাই শিরিক, আবার বাংলাদেশে গিয়ে করবেন আবার, বুঝলেন? কেউ কেউ আছে জলা সৃষ্টি হয়, হক কথা শুনে জলা সৃষ্টি, জলে করে মুরুখ, শয়তানের জলা সৃষ্টি হয় বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের দুটি কারণে জলা সৃষ্টি হয়, খুব কষ্ট হয়। একটা হচ্ছে সালাম প্রচার করলে তাদের কষ্ট হয় সালাম শুনবে, আর আরেকটা লোকজন যদি মসজিদে জোরে আমিন বলে তাদের কষ্ট হয়, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তারা কি বোঝা গেল, জোরে আমিন বলা শুনলে যাদের জলা সৃষ্টি হয় ওদের সম্পর্ক কার সাথে? যদি কিছু বলেন তাহলে বুঝে রাখলো আমার কথা বুঝছেন। আমিন শুনে যাদের জলা সৃষ্টি হয় ওদের সম্পর্ক ইহুদিদের সাথে। আচ্ছা, উনি ভয়ে বলেছেন শয়তান, শয়তান তো ঠিক আছে, কারণ শয়তান হচ্ছে আসল তাদের লিডার, ইহুদি লিডার কি বাকি শয়তান কোয়েস, শয়তান খুব খুশি ইহুদির সাথে আপনি চলবেন সে খুশি, তাহলে শয়তান খুশি হয় যদি আপনি ইহুদির সাথে চলেন। আচ্ছা, যদি আমি বললে শয়তানের কষ্ট হয়, বললাম মুশকিল হয় বলেছেন কবরস্থানে। কিন্তু ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে কবরকে সামনে রেখে সালাতুল জানাজার প্রমাণ আছে, আপনি আগে শুনেছেন, ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। ওইটা কি আলাদা ব্যাপার? ওই লোকটিকে কিন্তু আপনি নির্দিষ্ট স্থান বানাবেন না, কবরস্থানের মাঝে, কবরস্থানের মাঝে সালাতের জায়গা বানাবেন না, এটা নিষেধ। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলির মাঝে জানাজার সালাত করতে নিষেধ করেছেন। এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন আখরাজাহু ইবনুল আরাবি ফি মুজামিহি ওয়া ত্বাবরানি ফিল মুজাম আল আওসাত শেষ পর্যন্ত, ওয়াকাল আল হাসমি ফিল মুজমা ইসনাদু হাসান, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য। সালাতুল জানাজার ক্ষেত্রে আরেকটি বিধান হচ্ছে, ওয়াইয়াকিফুল ইমাম ওয়ারা রাসি আর-রাজুলি ওয়া ওয়াসাতাল মারআতি ওয়ফিহি হাদীসান। ইমাম পুরুষের মাথা বরাবর আর মহিলার মধ্যবর্তী স্থানের সমান দাঁড়াবেন। কথা হচ্ছে পুরুষের জানাজা যখন পড়বেন, জানাজার সালাত পুরুষের মাথা বরাবর আর মহিলার মধ্যবর্তী স্থানে স্থান বরাবর দাঁড়াবেন। স্পষ্ট কিনা? তাহলে সুন্নাত হচ্ছে পুরুষের জন্য তার মাথা বরাবর আর মহিলার জন্য তার মধ্যবর্তী স্থান বরাবর। এক্ষেত্রে হাদিস পেশ করছেন, বলছেন এক্ষেত্রে দুটি হাদিস রয়েছে। এক আল আউয়াল আন আবি গালিব আল খিয়াত قال شهدت انس بن مالك انس بن مالك صلى على جنازه رجل فقام عند راسه وفي روايه راس السرير فلما رفع اتي بجنازه امراه من قريش او من الانصار فقيل له يا ابا حمزه هذه جنازه فلانه ابنتي فلانه فصل عليها فصلى عليها فقام وسطها وفي روايه عند عجيزتها وعليها نعش اخضر وفينا العلاف زياده على علم شش برجمت ابو غالب الخياط قال আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তির জানাজার সালাত পড়তে দেখেছি, মানে সালাতের জানাজার সালাত পড়াচ্ছেন আনাস বিন মালিক। আর আনাস বিন মালিক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, তাই কোন সাহাবীর কথা আসবে বসুন, আলহামদুলিল্লাহ নিয়মা। شهدت انس بن مالك صلى على جنازه رجل ایک ব্যক্তি জানাজার সালাত পড়ালেন তখন فقام عند راسه তখন তার মাথার কাছে দাঁড়ালেন বা মাথা বরাবর وفي روايه راس السرير ওই খাটের মাথা বরাবর তো সমান কথা সমান فلما رفع যখন তাকে তুলে নেওয়া হলো ওটা জানাজার সালাত পড়লেন, এরপরে আরেকজন মহিলার সালাত জানাজা নিয়ে আসা হচ্ছে। পুরুষের জানাজা শেষ, তারপরে আরেকজনের জানাজা নিয়ে আসা হলো, ইমরা বিন কুরাইশ বিন আনসার এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়াতুবা রাহিমাহুল্লাহ, কারণ জানি না বলছেন ইমরা বিন কুরাইশ আও বিন আনসার। فقيل له يا ابا حمزه هذه جنازه فلانه ابنه فلان فصل عليه তাকে বলা হলো হে আবু হামজা, এ হচ্ছে অমুকের মেয়ে, অমুকের জানাজা, আপনি তার জানাজার সালাত আদায় করুন। তখন তিনি তার সালাতের জানাজা আদায় করলেন, فقام وسطها অর্থাৎ মধ্যবর্তী স্থানের সামনে স্থান বরাবর দাঁড়ালেন। ওফি রিওয়ায়াতিন ইনদা আজিজাতিহা কোমর বা নিতম্বের কাছে, বুঝলেন তো, দাঁড়ালেন। আর পুরুষের মাথা বরাবর, মহিলার মধ্যবস্থ কোমর বা নিতম্ব, নিতম্বর কাছে দাঁড়ালেন। বলছেন ওফিনা আল আনা ইবনু জিয়াদ আল আদবি, তো আলা বিন জিয়াদ আল আদবি ওখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ কোন এক জলিল কদর তাবেঈ রহমতুল্লাহ আলাইহ। فَلَمَّا رَأَى اِخْتِلَافَ قِيَامِي عَلَى الرَّجُلِ وَالْمَرْأَةِ, যখন তিনি দেখলেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু পুরুষের মাথা বরাবর দাঁড়ালেন আর মহিলা কোমর বরাবর বা মধ্যবর্তী স্থান বরাবর দাঁড়ালেন, তখন তিনি প্রশ্ন করলেন এর কারণটা কি। বললেন ইয়া আবা হামজা, هكذا كان رسول الله صلى الله عليه وسلم يقوم حيث قمت ومن المرأة حيث قمت. ابو حمزة এরকম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, যেভাবে আপনি পুরুষের মাথা বরাবর দাঁড়ালে ওইভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের মাথা বরাবর দাঁড়াতেন আর মহিলা মধ্যবর্তী স্থান দাঁড়াতেন যেভাবে আপনি দাঁড়িয়েছেন? তখন তিনি বললেন নাম, হ্যাঁ। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ কার সুন্নতের অনুসরণ করবেন বলুন তো? কার সুন্নতের? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবেন অবশ্যই। আবার ইনি তো আনাস বিন মালিক, সাধারণ সাহাবী নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, নবীর খাদিম, ছোট বাচ্চা ছিলেন, 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করেছেন। তিনি বলেন আমি 10 বছর যাবৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করলাম, সেবা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে বলেননি কোন একটি কাজ করার ছিল আমি করিনি, আমাকে বলে কেন করলে না 10 বছরের মধ্যে? কোন একটা কাজ করার ছিল না আমি করেছি, বলে কেন করলে? এরকম বলেননি। তিনি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর খাদিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফালতাতাইরিন আলা فقال احفظوا ওই যে আলা বিন জিয়াদ আল আদবি, ওই আবু গালিব বলছেন তখন তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন احفظوا হাদিসটি তোমরা মুখস্থ রাখো, বুঝো এটাই হচ্ছে সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ, তাহলে সুন্নতের উপর আমল করবেন। যদি কোনো জায়গায় ইমাম হয়ে যান জানাজার সালাত, অথবা ইমামকে জানিয়ে দিবেন পুরুষের মাথা বরাবর আর মহিলা মধ্যবর্তী স্থান আপনি দাঁড়ান। এই হাদিসটি কোথায় বললেন? আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিযী ওয়া হাসানাহু ওয়া ইবনু মাজাহ ওয়া ত্বহাওী ওয়াল বাইহাকী ওয়া ত্বায়াদিসি ওয়া সিয়াক লাহু, অনেক কিছু বলেছেন শেখ নাসিরুদ্দিন বিন বাজ রহমাতুল্লাহ। হাদিসটি গ্রহণযোগ্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চলে আসছে আর কারো কথা চলে না, তাই না? আপনি বলবেন না আমাদের মজহব এরকম, মজহব বলুন আল্লাহ রাসূল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে এই হাদিস আমরা জানলাম যে নবীর সুন্নত হচ্ছে এটা, তাই এই সুন্নতের উপর সকলকে আমল করা উচিত, কারণ আমাদের সকলের আদর্শ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, আর আমাদের রসুল হচ্ছে আমাদের জন্য উত্তম মডেল, উত্তম নমুনা, বেস্ট এক্সাম্পল, বেস্ট মডেল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে আরেকটি হাদিস, আন সামুরাত ইবনে জুনদুব قال صليت خلف النبي صلى الله عليه وسلم وصلى على ام كعب ماتت وهي نفساء فقام رسول الله صلى الله عليه وسلم للصلاه عليها وسطها. اخرجه البخاري ومسلم. ايه حديثه البخاري ومسلم يكون غربر ني قلت سمره بن جندب رضي الله عنه امين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়লাম, তখন তিনি উম্মু কাবের জানাজা সালাত পড়ছিলেন, যিনি নেফাস অবস্থায় মারা গেছেন, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার পরে যে অবস্থা রক্ত প্রবাহিত হয় না, ওই অবস্থাকে বলা হয় নিফাস। তো নিফাসের অবস্থায় তিনি মারা গেছেন, সুবহানাল্লাহ। আর এই অবস্থায় বাচ্চা জন্ম দেওয়ার পর এরকম অবস্থায় যদি মারা যায় তাহলে এটা দরজায় শাহাদত লাভ হয় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস শুনেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সালাতুল জানাজা পড়লেন আর তার মধ্যবর্তী স্থান বরাবর দাঁড়ালেন। অতএব জানাজার সালাতে মহিলার জন্য এরকম আর পুরুষের জন্য এরকম, চা খাবেন বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে, যেকোনো জিনিস খেয়াল রাখবেন, খাবার পানীয় সব সময় ডান হাত দিয়ে খাবেন, বাম হাত দিয়ে খাবেন না, কারণ বাম হাত দিয়ে শয়তান খায়। এই গেল জানাজার সালাত আদায় করার সময় ইমাম সাহেব লাশের কোন স্থান বরাবর দাঁড়াবেন, আপনাদের কাছে স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ? এটি হলো সুন্নাহ। বাকি আছে তাকবীর, এবারে তো সব রেডি, এবার জানাজার সালাত পড়েন তো তাকবীর। ويكبر عليها أربعا أو خمسا إلى تسع تكبيرات جنازة صلاة چار تكبير پاس تكبير تكنية نوية تكبير پر جنتو ديتے پارے ارشبی سننا الحمد لله عمرا تو شدو اتنی نہیں بسیت تینا شدو چٹے اندر یہاں بولتے ہیں کی چار تكنية نوية تكبير پر جنتو ديتے پارو। এরপর বলছেন কুল্লু যালিকা সাবাতা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইয়ুহা ফাআলা আজজাহু ওয়াল আওলা আত-তানবিয়া ফায়াযা ফায়ফালু হাযা মাররা ওয়াহাযা মাররা কামা হুয়া আশ-শা'ন ফি আমথালিহি মিছলু আদ-দুআতিল ইসতিফতাহ ওয়া সিয়াগি আত-তাশাহুদ ওয়াস সালাওয়াতি ইব্রাহিম হিমিয়াতি ওয়া রাহিহা ওয়া ইন কানা লা বুদ্দা মিন ইনতিজামি নাওইন ওয়াহিদ মিনহা فهو الاربع لان الاحاديث فيها اكثر واليك بيان ذلك بيان ذلك شنو ছাত্রকে নয় তকবীর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত আছে। এগুলোর মধ্যে যেটাই সে করবে তার দ্বারাই সে নবীর সুন্নাতের উপর আমল করবে, তার জন্য যথেষ্ট হবে। আর সুন্নাত হলো বা উত্তম হলো কখনো এটা কখনো এটা, কারণ যেহেতু সবগুলি প্রমাণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাই বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করেছেন কখনো এরকম করেছেন। হ্যাঁ, কোনো কোনোটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের থেকে আপনারা শুনে আনছেন না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কোনো আমল তারা নিজেদের পক্ষ থেকে করেন না, যা করেন আমল কার পক্ষ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দেখেন তো আমরা যারা যাদেরকে আমাদেরকে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, আমরা জেনে শুনে মেজাজ করি মেজাজ করতে চাই না, আমরা করবো না ইনশাআল্লাহ তারা। আগে জানতাম না করেছি, এখন জানলাম বাদ দিয়ে দিই, আগে জানতেন না এটা বেদাত বলে, এখন জানলেন এটা বেদাত তো বাদ দিবেন না। আচ্ছা, আগে বেদাত করতেন জানতেন না, এখন জানলেন বাদ দিলেন, সবাই একমত বাদ দিলেন, তাহলে হাত দিলেন একবার, আমি হাত দিলাম। সবার থেকে ভুল হতে পারে, সবার থেকে কি হতে পারে, ভুল হতে পারে, জানি না এ আমল করেছি, এবারে জানলাম ছেড়ে দিলাম, এখানে লজ্জার কিছু আছে? উনি গেছে বাবা এতদিন যত করে আসছি আমার সমাজের লোকজন কি বলবে, আমার তো যে অন্য মার্কা হয়ে গেছে, বলবে কিনা, এই জন্য সারানো কথা না, এরকম যেন আমরা না করি। জানতে পেরেছি বিধান অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত হয় আমরা তা ছাড়ব, লজ্জা নাই, লজ্জা আছে, এটা লজ্জা না, এটা হলো কাপুরুষতা। যে হক হকের উপর চলতে পারে না অন্যের কারণে, এটা লজ্জা নয়, এটা হচ্ছে কাপুরুষতা। লজ্জা কাকে বলে? লজ্জা মানে হলো এমন একটা গুণ যার মাধ্যমে তুমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে। বুঝতে পারছেন? আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা থেকে বাঁচবে, এর নাম হচ্ছে লজ্জা। আর যেটা সাধারণত লোকজন খারাপ পায়, শরীয়তও খারাপ পায়, দীনও খারাপ পায়, বুঝতে পারছেন, এরকম কাজ থেকে বাঁচা, এর নাম হচ্ছে লজ্জা। কিন্তু এবার আপনি বেলাস করবেন, তাহলে এটা কি লজ্জা হলো? এটা কি হচ্ছে? আরেকজনকে দেখে, সমাজকে দেখে বেলাস করছেন, এটা হলো কাপুরুষতা। সবাই বলি নাউযু বিল্লাহ। আমরা পুরুষ মজবুত হবে ইনশাআল্লাহ, আপনি সাহসী হওয়ার চেষ্টা করুন, সৎসাহসী মানুষ হবেন, বিয়ে হবে, আপনার সম্পর্ক হবে নবীর সাথে, আপনার সম্পর্ক হবে আবু বকর, উসমান, আলী বিন আফফান, আপনি কেন ছাড়তে পারি না, কি করব, লোকজন কি বলবে? অনেকে এরকম করে বলছে, দেশে গেলে তো আর ইমামতি চলবে না ভাই, এখানে তো ইমামতি করছি কিন্তু দেশেও গিয়ে যদি এরকম করি তো আমাকে ইমাম রাখবে না, আছে কিনা? অনেক মানুষ জানিয়ে এখানে ইমামতি করে রিয়াদ মক্কা জিদ্দায় আছে, ইমামতি করে আর দেশে গেলে ওখানে গিয়ে ইমামতি করে, এখানে করে সুন্নত তরিকা আর ওখানে গেলে ওখানকার তরিকা, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আপনি কি বলেন, আপনি এরকম হবেন না? দেশে গেলেও সুন্নত তরিকা ইনশাআল্লাহ, পুরুষ হওয়ার চেষ্টা করেন, যে কোনো জায়গায় পর্যন্ত দেয়া সুন্না আমল করবেন, এমনি ভাবে এভাবে দোয়া ইস্তিগফার, সালাত আমরা যখন শুরু করি তখন দোয়া আছে না, আল্লাহ আকবার বলে, শুধু এক দোয়া নাকি না, আরো অধিক আছে, কেউ কেউ শুধু একটা নিয়ে বসে আছে সারা জিন্দগি, ওটা শুনিনি, ওই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, ওটা নিয়ে বসে আছে। আচ্ছা, অনেক মুসলমান তো আমাদের দেশে এইটাও জানে না, জিজ্ঞেস করুন আপনাদের মধ্যে থেকে যারা উপস্থিত সবাইকে জিজ্ঞেস করা হয় আল্লাহ আলাম কতজনের সঠিক হবে, আমি সত্য বললাম না মিথ্যা, আমি বাস্তবতা থেকে আমি বলে দিচ্ছি, কারণ একজন দুইজন আমি থেকে, আমি তো পড়াই সব জায়গায়, আমি সালাত শিক্ষা দিই, কোরআন শিক্ষা দিই, আলহামদুলিল্লাহ, আলিব্বাও পড়াই, পড়াই কিনা, আলহামদুলিল্লাহ, এই দর্শ দিই, বুহারি থেকেও দর্শ পেশ করি, মুসলিম এবং সহিহ মুসলিম নিয়মিত পড়াই, আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলিল্লাহ, আকীদার বই পুস্তক পড়াই, কাদাও পড়াই, তোমার ইজ্জত কমবে না বাড়বে, কাদা পড়ানোর মধ্যে আমি আরো মনে করি আমার স্বভাব বেশি ইনশাআল্লাহ। কারণটা কি, যদি মানুষ আলিফা না পড়তে পারে তাহলে আল্লাহর কেন শিখবে? কিরকম আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজে শিখে আর অপরকে শিখায়। তুমি শুধু নিজে কি শিখে, কোরআন শিখে আর অপরকে শিখায়, তুমি শুধু বড়টা নিয়ে বসে আছো, আমি ছোটটা পড়াই না, তা হয় না। হ্যাঁ, অনেক সময় আছে ব্যস্ততার কারণে অসম্ভব হয়, ছোট মেয়ে পড়াবে আর বড়, এরকম আছে, বুঝতে পারছেন, তবে চেষ্টা করা উচিত, যদি কেউ বড় হন তিনি ছোটরাও পড়াবেন, তাহলে মানুষের গুরুত্ব বুঝবেন, হ্যাঁ সুবহানাল্লাহ, বড় আলিম সে কায়দাও পড়ায়, এটা হবে আদর্শ। তাই দেখেন দোয়া ইস্তিগফার, আমাদের সানা সানা তুইটা টিকে তো সুবাহ সানা, কিন্তু আরবির তারা বলেন ইস্তেফতা অর্থাৎ প্রাথমিক দোয়া, সলাৎ শুরু করার সময় উদ্বোধনী দোয়া, সলাতের উদ্বোধনী দোয়া, আর কেউ কেউ বলে প্রারম্ভিক দোয়া শুরু করার সময় দোয়া। তো একটাই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সপ্তাহ সমান না, কেউ কেউ আছে একদম দুর্বল, ওইটাও ঠিক করা তার জন্য কষ্ট করতে হবে, এটি পোক আপনার জন্য উচিত, আপনি আরো শিখবেন আমি দেখি আপনি তাকবীরাতুল ইহরাম আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ চুপ থাকেন, কি বলেন বুঝলেন? যখন চুপ থাকেন তাহলে বুঝা গেল একটা কিছু করেন, সুবহানাল্লাহ। সবাই কিন্তু এরকম জিজ্ঞেস করে না, আবু হুরায়রা বেশি জিজ্ঞেস করতেন, ইলিম অর্জন ব্যাপারটা আছে একটা কিছু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এই দোয়া করি। এই রেওয়ায়াত সম্পর্কে কোন ইখতিলাফ নেই, সহিহ আর যাইহ, আল আলাকুল সহিহ, কারণ বুখারী এবং মুসলিমের রেওয়ায়াত সরাসরি মুত্তাফাকুন আলাইহ। আল্লাহর কালামের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোনটা আর কোনটা? আপনারা শুনেন বাংলাদেশে অনেক লোক আছে কি জানেন, বুখারী খতম নিয়ে পড়ে আছে, বুঝুন ও তো খতম করবে আর দোয়া আছে না, মহালে হতবার অনুষ্ঠান প্রমাণ নেই, এটা নতুন আবিষ্কার হয়েছে। এমনকি হানবি মাযহাবের কোন কোন বিদ্বানের বই আমি পড়েছি, উনি এক বিদ্বান তিনি উল্লেখ করেছেন, বলেছেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না, আর নবী থেকে প্রমাণিত কিরকম হবে বলেন তো? বুখারী কত সালে লিখা হয়েছে, হ্যাঁ কত করে লিখা হয়েছে, সাহাবাদের জমানো নেই, তাবিনদের জমানো নেই, ওই বুখারীর জমানা আছে। এরপরে আরো কত বছর পর আল্লাহ জানে কোন সময় এটা শুরু হয়েছে খতম। আচ্ছা খতম করে শুধু খতম নিয়ে বসে আছে, কিন্তু বুখারী দেখে আছে তা মানে না, হ্যাঁ প্রচার করতে নাই, তাহলে আমার মতো গুরুত্বপূর্ণ যা বললাম নিজের দায়িত্ব আদায়ের উদ্দেশ্যে বলছি, জিম্মা আদায়ের উদ্দেশ্যে বলতাম না, কথা বুঝছেন? এত গুরুত্বপূর্ণ হাদিস আর সঠিক হাদিস, আমি নিজে তো বুখারি পড়েছি বাংলাদেশি, মুসলিম পড়িনি, পড়েছি, বুঝতে পারছেন? আমাকে তো অথবা আমাদের উস্তাদরা যখন পড়া এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে তারা প্রাধান্য দিলেন শুধু সুবহানাকাল্লাহুম্মাকে, আর শুধু হানফি মত হবে না, অন্য মতও আছে, আল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ পর্যন্ত রহমাতুল্লাহ আলাইহি কয়েকটি কারণে সুবহানাকাল্লাহুম্মাকে অগ্রাধিকার দিয়েছেন, তাহলে বাকি সব বাদ পড়ে গেল। অথচ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আসহাহ সনদ দ্বারা প্রমাণিত এই দোয়া আল্লাহুম্মা বাইন বাইনি ওয়া বাইন খাতায়া, যেটা আগে পড়লাম, তাই আমাদেরকে একটু ভাবা উচিত, সময় চলে যাচ্ছে, অহেতুক সময় নষ্ট করবেন না, শিখবেন নবীর সুন্নাহ, দোয়া সুন্নাহ দ্বারা যেগুলো প্রমাণিত ওগুলো শিখবেন, শুধু প্রত্যেকদিন বস নেট নিয়ে বসে আছেন টিপটি টিপটি টিপটি কিছুই নেই, যত বললাম না মিথ্যা দেখেন কত মানুষ সময় নষ্ট, আবার কেউ কেউ গলত ফিল্ম দেহে, গলত কিছু দেহে কি হয়, কতদিনের জিন্দগি তোমার, যে মুহূর্ত যাচ্ছে এই মুহূর্তে আর ফিরে আসবে না, আর আসবে এক মুমেন্ট ফিরে আসবে, এক মুমেন্ট মুমেন্ট তুমি যদি বলো সুবহানাল্লাহ, এই মুমেন্টটি এই সুবহানাল্লাহ বলাটি তোমার আমল নামায় যাবে, সুবহানাল্লাহ আমল নামায় যাবে। আর যদি তুমি গলত কথা বলো, এই সব সময় আমাদেরকে সময় অনুবর্তী হয়ে চলা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। তো বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যে জানাজা সালাতে নয় তকবীর পর্যন্ত প্রমাণিত, উত্তম হল সবকটি উপর আমল করা, কোন সময় এটা কোন সময় এটা। অন্যদিকে এনে বল ভালো আলিম, তিনি এর উপর আমল করবেন যেন মানুষ বুঝে ওইগুলো শুনবে না, তাই না? এলিম প্রচার জরুরি, আপনি আমল করবেন না তো হবে কিরকম? আমি দেখেছি আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই মসজিদের ইমাম খতিব, আমরা যে মসজিদ আপনারা যে মসজিদ নোয়া করেন এই দুবো মসজিদ আলহামদুলিল্লাহ তিনি বেশ কম করতেন, বুঝতে পারছেন? তিনি বেশ কম করতেন, চার তকবীরও দিতেন, পাঁচ তকবীরও দিতেন, কোন সময় আরো কম বেশি করতেন, কারণ চার তকবীরের কম দেওয়া হবে। বর্তমান ইমাম যিনি তিনিও এরকম সুন্নতের উপর আমল করেন, চার তকবীর থেকে মাঝে মধ্যে বেশিও দেন, আলহামদুলিল্লাহ সুন্নাহ। লাস্টে শেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছেন, যেমন আচ্ছা দোয়া ইস্তিফতাহ ওই সালাতে দুটি দোয়ার কথা উল্লেখ করলাম, আরো দোয়া প্রমাণিত আছে। এমনি ভাবে যে আমরা তাশাহুদ পাঠ করি তাহিয়াতুল্লাহ, এর মধ্যেও বেশ কম আছে। তো যারা জানে যে স্মরণ শক্তি ভালো তারা একটু বেশ কম করে পড়বে ভালো। আমরা যেটা দরুদ পড়ি সালাত আলে নবী সালাতে পড়ি না, এর মধ্যেও ফরক আছে। কেউ যদি ওগুলো সব জানে আলহামদুলিল্লাহ, আর নয় একটা জন্ম মুশকিল। তবে চেষ্টা করা উচিত যিনি যার স্মরণ শক্তি ভালো আলিম হাফেজ তিনি ওগুলো মুখস্থ করবেন যথাসাধ্য যতটুকু পারেন, আর কোনো সময় এটা কোনো সময় এটা এরকম করে পড়বেন। এমনি ভাবে আপনারা দেখুন ফরজ সালাতের পরে আমরা যে তসবিহ পাঠ করি, তসবিহ কয়েকভাবে প্রমাণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাই এখানকার ওলামারা বিশেষ করে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আমি তার দর্শনে অনেকদিন উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে, তার দ্বারা উপকৃত হয়েছি। যদি সামনে বলি তার দুরুসগুলির মাধ্যমে আমি হেদায়তের আলো পেয়েছি, সবচেয়ে বড় জিনিস যেটা এটা এটা আমি বলতে পারি। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তাসবিহ কোন সময় ফরজ সালাতের পরে ঝুলে ঝুলে করতেন, তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এরকম, আর কোন সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আরো দুই তরিকা, মানে ওই যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, আমাদের দেশে প্রসিদ্ধ। আরেক তরিকা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, কতবার হলো? 99। আর একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা এরকম আমল করেন তো? আচ্ছা যারা আমল করেন একটু হাত তুলেন, সবাই হাত তুলছে। আচ্ছা যাই হোক, মানে আমি আমল করেন বলে বলে যে করেন যারা ওরা হাত তুলবে, কিন্তু সবাই তুলেছে, তাহলে বোধ হয় সবাই মানে করবে আর কি ইনশাআল্লাহ তারা, তাই না? যারা করেন না করবেন, মানে প্রতি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেকবার কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আরেক তরিকা আগে বললাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আচ্ছা আরেক তরিকা সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আল্লাহু আকবার। কারণ অনেক সময় মানুষ মনে হয় ব্যস্ততা থাকে, আলহামদুলিল্লাহ নিয়মা 10 বার 10 বার 10 বার, এছাড়া শুধু ব্যস্ততার জন্য না, একটা আল্লাহর সুশাসন থেকে প্রমাণিত আছে। আবার কিন্তু ইউটিউবে এক্ষেত্রে দর্শ কে শেয়ার করবে, আমি আলোচনা করেছি দর্শ মজুদ। আচ্ছা আরেকটা সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার। কথা বুঝছেন ভাই? সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার। ফরজ সালাতের পরে তাসবিহগুলি চারবার প্রবাহিত। আরেক তরিকা আছে, ওইটা আমাদের শেখ বলতেন, এটা ইবনে আল্লামা ইবনে কাইয়িম যে জাউজিয়াটাকে গ্রহণ করেননি, তবে কোনো কেউ কেউ উল্লেখ করেছেন কি সুবহানাল্লাহ 11 বার, আলহামদুলিল্লাহ 11 বার, আল্লাহু আকবার 11 বার। কিন্তু আমি চার তরিকার কথাই উল্লেখ করি যেটা আগে বললাম। যাই হোক, তো শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই যে জানাজা সালাত তাকবীর চার থেকে নয় পর্যন্ত কিভাবে প্রবাহিত, তো কোন সময় চারটা, কোন সময় পাঁচটা, কোন সময় ছয়টা, কোন সময় সাতটা, কোন সময় আটটা, কোন সময় নয়টা, এরকম দিবেন সুন্নাত জিন্দা করার জন্য। তবে কেউ যদি একই পদ্ধতিকে আমল করতে চায় তাহলে তা হবে চার তাকবীর, ওইটাই বেশিরভাগ চলে, অসুবিধা নেই, বেশিরভাগ আমল করেন চার তাকবীর। আর মাঝে মধ্যে পরিবর্তন করবেন যেন মানুষ জানে যে চার তাকবীরই ওয়াজিব না, এর থেকে বেশিও দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দিয়েছেন। এই হলো তাকবীর সম্পর্কে আলোচনা। তাহলে বলছেন আমাল আরবা ফিহা আহাদীস আন জামাআতিন মিনাস সাহাবা। চার তাকবীর দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একদল সাহাবা থেকে প্রমাণিত, জামাআত। এক্ষেত্রে কয়েকটি হাদিস পেশ করেছেন। الاول الثاني ابو الشاب এবারে হচ্ছে তো একটা দলিল যেগুলো পেশ করে পেশ করলে তো আর হবে না, আল্লাহ চাইতে সবাই জানে সব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাইশি সালাত যে পড়লেন আপনারা আগে শুনেছেন, কয়টা তুমি নিয়েছেন চারটা, বুঝছেন, এরকম আরো আছে। এরপরে পাঁচটা واما الخمس فلحديث عبد الرحمن بن ابي ليلى قال كان زيد بن ارقم يكبر على جنائزنا اربعا وانه كبر على جنازه خمسا فسالته فقال كان رسول الله صلى الله عليه وسلم يكبرها فلا تركها لاحد بعده ابدا سبحان الله সেই মুসলিমের হাদিস বলছেন আখরাজাহু মুসলিম ওয়া আবু দাউদ ওয়া নাসাঈ ওয়া তিরমিজী ওয়া ইবনু মাজাহ ওয়া আত-তাহাবী ওয়া আল-বাইহাকী ওয়া আত-তায়ালিসী ওয়া আহমদ, এই সব কিতাবে আছে। ইমাম তিরমিজী বলেছেন হাদিসুন হাসানুন সহীহ। হাদিসটি কি? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু আমাদের জানাজা সালাতে তিনি চার তাকবীর দিতেন, আর এক একবার জানাজা সালাত পড়তে পাঁচ তাকবীর দিলেন, সবসময় কয়টা? আর এক জানাজা কি করলেন? খামসা। তখন আমি ওই আব্দুর রহমান বিন আবি লাইলা যিনি বর্ণনা করছেন হাদিসটি, তিনি বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, তখন তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ তাকবীর দিতেন। বুঝলেন? এই জন্য আমি পাঁচ তাকবীর দিয়েছি। তাহলে হাদিসটি হাদিস সহিহ মুসলিম আলা তো আবু দাউদ। তাহলে শুধু চার তাকবীর না পাঁচ তাকবীর দেওয়া যায়? সুন্নাহ। এখানে জুম্মার সালাত যিনি ইমামতি করেন ইনি সবসময় চার তাকবীর দেন, আপনারা দেখেছেন, আমি দেখিনি পাঁচ তাকবীর দিতে। কিন্তু ওয়াক্তি নামাজের যিনি ইমাম ইনি আলেম মাশাআল্লাহ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির শাগিরদ আর মেয়ের জামাই সামিয়া সুগাইর, সুগাইর তারাবলে ভালো আলেম, ওনাদের মধ্যে প্রসিদ্ধ আলেম তিনি, আপাতত যত ওলামা আছেন এদের মধ্যে একজন তিনি। মাঝে মধ্যে বেশ কম করা, কারণ আমি অন্যান্য নমাজের সময় আসি, যেন আপাতত জুমার সালাতে আমি থাকতে পারি না এখানে, তো এর পরিবর্তে বিশেষ করে অন্য সময় আসি আসরের পর। আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন আসরের সালাত এসে পড়ি। কালকে ঈদ, গতকালকে দুই জানাজার সালাত পড়া হয়েছে, এর আগেও জানাজার সওয়াব পড়েছে, পড়া হয়েছে। আজকে মনে জানাজার সওয়াব ছিল না, ছিল কি না? কারণ আমার কাছে মেসেজ আসেনি, সবসময় মেসেজ আসে, আজকে আসেনি। তো মাঝে মধ্যে এরকম হয়, মেসেজ নাই তবুও এসে যায়, হয়তো মেসেজ দেওয়ার তারা হয়তো সুযোগ পায়নি, এসে গেছে পরে, আর তারপরে এরকম হয় মাঝে মধ্যে। এই জন্য বললাম আর কি আপনাদের, কেন আমার কাছে মেসেজ আসেনি। এই গেল পাঁচ তকবীর সম্পর্কে দলিল। এই পাঁচ তকবীর দেয়া সুন্নাহ, চার তকবীর তো দিবেনি। এরপরে বলছেন ওয়া আম্মা সিত ওয়া সাবা ফাফিহা বাযু আল আছার আল মাউকুফা ওয়ালাকিনহা ফি হুকম আল আহাদীস আল মাউকুফা لان بعض كبار الصحابه اتى بها على مشهد من الصحابه دون ان يعترض عليه احد منهم شاطر نا شويه شاطر كده موقوف اثر در প্রমাণ দরত সাহাবে کرام رضی الله عنهم اجمعين در عمل در প্রমাণিত আর সাহাবাদের আমল এটা حكما مرفوع এটাকে গ্রহণ করা হয় আল্লাহ নবীর সুন্নাত বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোন কোন বড় সাহাবা অন্যান্য সাহাবীদের উপস্থিতিতে ছয় তকবীর দিয়েছেন, সাত তকবীর দিয়েছেন, কিন্তু কেউ অভিযোগ করেন না। অতএব বুঝে গেল এটা নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম মওজুদ, আবার বড় সাহাবী সালাত পড়েছেন, তাবিঈন মওজুদ, অনেকেই মওজুদ, কেউ অভিযোগ করলেন না তিনি পড়েছেন, তার মানে সবার সমর্থন হয়েছে। কেন সমর্থন হয়েছে? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত, বুঝলেন? অতএব এটাও হকমান বরফ। এক্ষেত্রে আসেন আবার ছোট মিয়া না বড় মিয়া দেখবেন না, আল আউয়াল এর মধ্যে থেকে একটা, عن عبد الله بن معقل ان علي بن ابي طالب دهنا وتقول صحابي علي بن ابي طالب ورجنا لك الله رسول صلى الله عليه وسلم خليفه كده চতুর্থ খলিফা نبي كريم صلى الله عليه وسلم মেয়ের জামাই صح نبي كريم صلى الله عليه وسلم চাচা তো ভাই তার ফজিলত অনেক عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين هذا علي কি বলতো আলীর ফজিলত বলতো তো এখন আলাদা দর্স লাগবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু সাহল বিন হানিফের সালাত পড়লেন, তখন তাকাব্বার আলাইহি সিত্তান, ছয় তকবীর দিলেন, কয় তকবীর? সুম্মা ইলতাফা ইলাইনা, তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন ইন্নাহু বদরি, ইনি হচ্ছেন বদরি সাহাবী সাহল বিন হানিফ। এই মর্যাদার দিকে খেয়াল করে ছয় তকবীর দিয়েছেন, আর এই ছয় তকবীর কে দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলীর সুন্নতই যথেষ্ট, কিন্তু এটাকে হুকমান মারফু বলা হয়, কারণ কোন সাহাবী নিজ পক্ষ থেকে আমল করবেন না, কারণ আমলের জন্য দলিলের প্রয়োজন, মানে আমি আমল এই সালি আমল না বহু হাত, অতএব এটা গ্রহণযোগ্য ছয় তকবীর, বুঝলেন? এমনি ভাবে আরেকটা রিওয়ায়াত তাহাবীতে আছে, তার কুতনিতে كان علي رضي الله عنه يكبر على اهل بدر ستا وعلى اصحاب النبي صلى الله عليه وسلم خمسه وعلى سائر الناس اربعه علي رضي الله عنه بدر যুদ্ধে যে সব সাহাবা গ্রহণ করেছেন ওরা যদি মারা যেতেন তাহলে তাদের সালাতুল জানাজা তাকবীর দিতেন ছয়টা, সাধারণ সাহাবা একরাম মারা গেলে পাঁচ তাকবীর দিতেন, আর সাধারণ লোকজন মারা গেলে চার তকবীর দিতেন আলী রাদিয়াল্লাহু আনহু। এমনি ভাবে দেখেন আন মুসা ইবনে আব্দুল্লাহ ইয়াজিদ আন আলী সাল্লা আলা আবি কাতাদা তাকাব্বার আলাইহি সাবআন ওয়া কানা বদরিয়্যান, হাযা কুল্লু আলী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু সাহাবী নিয়ে আলাদা পড়লেন, আলী পড়লেন এবং পড়ালেন, তখন তার জানাজা সওয়াব তাকবীর দিলেন সাতটা, কয় তাকবীর দিলেন? সাত, মাশা আল্লাহ। আখরে তাহাকি তাহাবী আল বাইহাকী এরপরে বলছেন বিসর্জন দিন সহিহ, শেষ পর্যন্ত আলোচনা করেছেন। তাহলে ছয় আর সাত দলিল পেলাম, নয় তাকবীর, وأما التسع ففيه حديثان. No es un porqué. Bolchen duti hadis. الأول عن عبد الله بن الزبير أن النبي صلى الله عليه وسلم صلى على حمزة فكبر عليه تسع تكبيرات. الله رسول صلى الله عليه وسلم حمزة بن عبد المطلب رضي الله عنه جنازة صلاة قرآن تهون نوية تكبير تلن إيربوري عبد الله بن زبير عليك جنازة تشكر جن عبد الله بن عباس تهين نوية تكبير ديشن. এ হচ্ছে মানে চার তকবীরের উপরেও যে তকবীর দেওয়া যায় একদম নয় তকবীর পর্যন্ত, এ হলো দলিল। তারপরে হাত উঠানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত উঠানো জানাজা সালাতে, জানাজা সালাত আমরা বলি না, প্রথমে হাত উঠান কি না রফুল ইয়াদাইন, আর এখানে তো প্রতি তকবীরই হাত উঠায় করে কিনা মজুদি না। তো শেখ নাসিরুদ্দিন আল-বাগাবী বলছেন মশরু প্রথম তকবীরে হাত তোলা। এই ক্ষেত্রে দুই হাদিস হয়েছে, দুটি হাদিস হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বার আলা জানাজাতিন ফারাফা ইয়াদাইহি ফি আউয়াল তাকবীরাতিন ওয়া ওয়াদা আল-ইয়ুমনা আলা আল-ইউসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটি জানাজা তাকবীর বললেন আর প্রথম তাকবীরের সময় হাত উঠালেন, আর ডান হাত বাম হাতের উপর রাখলেন, ডান হাত বাম হাতের উপর রাখলেন। কথা বলে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, ডান হাত বাম হাতের উপর রাখলেন তার মানে কি বুঝতে পারছেন? আপনারা তাকবীর দিলেন, আল্লাহ আকবার হাত উঠালেন, তারপরে বাম হাতের উপর ডান হাত রাখলেন, ডান হাত বাম হাতের উপর রাখলেন, কে থাকে না সাল্লাম প্রথম তাকবীরে হাত উঠাতেন, এরপরে আর এরকম করতেন না। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রথম তাকবীর বলার সময় হাত উঠানোর প্রমাণ আছে, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি তাকবীরগুলোতে হাত উঠানোর প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নেই, প্রমাণিত আছে ইবনে উমর থেকে। দেখেন না রাওয়াল বাইহাকী বিসনাদিন সহীহ, সহীহ সনদ দ্বারা ইমাম বাইহাকী আব্দুল্লাহ বিন উমর থেকে রওয়ায়াত বর্ণনা করেছেন আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি আলা কুল্লি তাকবীরাতিন মিন তাকবীরাতিল জানাজা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা প্রতি তাকবীর বলতে সময় হাত দু হাত তুলতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা জানাজার সালাতে প্রতি তাকবীর বলার সময় দু হাত উঠাতেন। এরপরে শেখ বলছেন ফামান কানা ইয়াযুন আন্নাহু লা ইফআলু যালিকা ইল্লা বিতাওফীক বিতাওকীফি মিন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু আন ইয়ারফা। এবারে কেউ যদি মন ধারণা করে যে আব্দুল্লাহ বিন উমর এটা নিজ পক্ষ থেকে করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করবেন, তাহলে এই অবস্থায় সে হাত উঠাবে, তো আমরা এই জন্যই হাত উঠাই। বুঝতে পারছেন কথা? হাত উঠানো এই হচ্ছে দলিল আব্দুল্লাহ বিন উমরের প্রমাণিত, আর এই জন্য শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহিম এখানকার হাইয়াতুল কিবার উলামায়ে কিরামগণ তারা বলেন প্রতি তাকবীরে জানাজা সালাতে প্রতি তাকবীর বলার সময় হাত উঠানো সুন্নাহ। প্রথম তাকবীর আপনারা শুনলেন সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত প্রতি তাকবীরে, আর বাকি তাকবীরগুলিতে প্রমাণিত আছে কার থেকে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। আলহামদুলিল্লাহ। এরপরে হাত যাবে বাঁধবেন কোথায় বাঁধবেন? হাত বাঁধবেন বুকে। এ বিষয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন, জানাজার সালাত অথবা সাধারণ সালাত সব সালাতই বুকে হাত বাঁধা সুন্নাহ, আর এটা বেশি গ্রহণযোগ্য। আলেমদের মতবিরোধ ইখতিলাফ, আপনারা জানেন কেউ বলেছেন নাভির নিচে, আর কেউ বলেছেন নাভির উপরে, কেউ মুখে, আর কেউ একটু নিচে, এগুলো আপনারা শুনেছেন। হ্যাঁ, হানাফি মাযহাবে তারা নাভির নিচেই বাঁধেন, তাই না? আলেমদের মতবিরোধ আছে, কিন্তু এই সবের মধ্যে বেশ সঠিক হলো বুকে হাত বাঁধা, এটা হচ্ছে আসহ রিওয়ায়া। তাই আমি মাল কিছু শুনালে তিরমিজির সোহাব, হানফি মাযহাবের কোন এক বিদ্বানে দেখেছি, তিনি বলেছেন বুকে বাঁধার হাদিসের ক্ষেত্রে কয়েকটি হাদিসটি কয়েকটি সনদ দ্বারা প্রমাণিত, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস এক সনদ দ্বারা আর মধ্যে কথা আছে প্রমাণিত। তাই সনাদান বেশি শক্তিশালী হচ্ছে এটা, কিন্তু তিনি তার মতের কারণে তিনি বলেছেন আমাদের এটাও তাওয়াত সুন্নতি তাওয়াতের দ্বারা প্রমাণিত, তাই উনি ওইটা অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু তিনি বলতে বাধ্য হয়েছেন এর সনদ বেশি গ্রহণযোগ্য, মুখেবাজার হাদিসটি বেশি গ্রহণযোগ্য, তিরমিজির সরা হানফি মাযহাবের কোন এক বিদ্যান এর তাকরির বা তার আলোচনার আলোকিত আলোকে এই কিতাবটি লেখা হয়েছে, যার নাম হচ্ছে নাআরিফু সুন্নাহ। শেখ আসাদুদ্দিন আল-আলবানী রহমতুল্লাহ তো ওই হাদিসকে সরাসরি সহিহ বলেছেন, আর এই হাদিস যেটা সেটাকে তিনি সহিহ সাব্যস্ত করেছেন বিভিন্ন কারণে। তাই কেউ কেউ আছে অন্ধ অনুসরণের কারণে যে দুইটি খবরদার, যে কোনো আলিম হন, যে কোনো তালিবুল ইলম হক এসে গেলে হক প্রকাশ করবেন, হক রাখবেন না, মধ্যে বড় না আল্লাহ রসুল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, আপনি কি হাদিসের জ্ঞান চর্চা করেন তো কেন মধ্যের কারণে আপনি হক গোপন রাখবেন? মধ্যের কারণে অথবা আপনি আপনার মতের উপর টিকে থাকার কারণে হক গোপন করবেন না, আপনার বিপক্ষে হলেও আপনি হক প্রচার করবেন, বলুন ইনশা আল্লাহ। অনেক সময় আছে হক বলবেন আপনার বিপক্ষে হয়ে যায়, হয়ে যায় কিনা, আল্লাহ তোমার বিপক্ষে হয়ে যায় কিন্তু হক তুমি গোপন করো না, তাই আমরা এরকম হব, আমরা হক জানবো এবং হক প্রচার করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে করলাম, আর আগামী সপ্তাহে আগামী দর্শে বাকি সালাতের ওই একদম সংক্ষিপ্ত করে আমি সালাতের তরিকা বলে দেবো, সবাই আগে আগে আসার চেষ্টা করবেন, সালাতের পর করে আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখলেন তো আমি আলোচনা মনে করলাম, মনে হয় অল্প সময় আলোচনা করবো কিন্তু সময় হয়ে গেছে অনেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দিন, আল্লাহ আমাদের সবার ইলম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন, স্মরণ শক্তি বাড়িয়ে দিন, আমাদের মধ্য থেকে যাদের মধ্যে দুর্বলতা আছে তাদের দুর্বলতা আল্লাহ দূর করে দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা সালাত আদায় করার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, জানাজার সালাত আদায় করার তৌফিক দাও, প্রত্যেকটি আমল যেন আমরা তোমার নবীর তরিকায় করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, কাফির কুফফারদের মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, তুমি তোমার মুসলিম রাষ্ট্রগুলির মুসলমান রাষ্ট্রগুলির আল্লাহ তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নিজাত দাও, কবরের আযাব থেকে নিজাত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تجعلنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا ضرا إلا كشفته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا مبتلا إلا عافيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها، يا أرحم الراحمين. اللهم احفظنا بالإسلام قائمين، واحفظنا بالإسلام قاعدين، واحفظنا بالإسلام راقدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة. اللهم إنا نسألك من فضلك ورحمتك، فإنه لا يملكها إلا أنت. اللهم إني أعوذ بك، اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.